শাহাদাতী আসি আমরা কজন বীর নওজোয়ান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান। খুনডাঙ্গা তলোয়ার হাতে আগাও নওজোয়ান, খুনডাঙ্গা তলোয়ার হাতে আগাও নওজোয়ান, সাবধান হুশিয়ার হও দুশমন মুসলমান, সাবধান হুশিয়ার হও দুশমন মুসলমান। লড়ে যাব খোদার পথে নীরব না হব, লড়ে যাব খোদার পথে নীরব না হব, লড়ে যাব খোদার পথে নীরব না হব। ভয় করি না পরাশক্তির আমরা নওজোয়ান, ভয় করি না পরাশক্তির আমরা নওজোয়ান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান। শাহাদাত পিয়াসি আমরা কজন বীর নওজোয়ান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান। খুনডাঙ্গা তলোয়ার হাতে আগাও নওজোয়ান, সাবধান হুশিয়ার হও দুশমন মুসলমান। প্রচণ্ডরা ডাস্টবিনে কোরআনকে ফেলায়, প্রচণ্ডরা ডাস্টবিনে কোরআনকে ফেলায়, প্রচণ্ডরা ডাস্টবিনে কোরআনকে ফেলায়। জালিম শাহির আনতে পতন আমরা আগুয়ান, জালিম শাহির আনতে পতন আমরা আগুয়ান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান। শাহাদাত পিয়াসি আমরা কজন বীর নওজোয়ান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান। খুনডাঙ্গা তলোয়ার হাতে আগাও নওজোয়ান, সাবধান হুশিয়ার হও দুশমন মুসলমান। নারায়ে তাকবীর মুখে হাতে নিয়ে কামান, নারায়ে তাকবীর মুখে হাতে নিয়ে কামান, নারায়ে তাকবীর মুখে হাতে নিয়ে কামান। অস্ত্রের ঝংকারে মোরা গাইব রণগান, অস্ত্রের ঝংকারে মোরা গাইব রণগান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান, সাবধান হুশিয়ার হও দুশমন তালিবান।